জানে জানে জানে ইলে জানে জানে জানে জানে ইলে জানে কুচরি মালহানে জানে ইলে জানে লিলে জানে জানে জানে জানে ইলে জানে কুচরি দিদিবানে Hayran avuncağı rey Düştüm ki helaldir Kirin bir neşe var rey